ভাই ছানাতা কাতে রুনা পার ছেও কি ভানাতা মুটু মাগে মুটু দিন ছো মাইলে ও মাইলে ধোকা দি দিনা তিমি লাই তিমলে ধোকা দি এ মা জানাই দিন ছো মাইলে তিম্রো বিশ্বা ছা মালাই ছানাতা কাতে তিমলে ছাড়ে মাছো জাইলা ছাইনা মুটু মাগে মুটু দিনছো মাইলে ও মাইলে ধোকা দি দিনা তিমি লাই তিমলে ধোকা দি এ মা জানাই দিনছো মাইলে ঝুটু বাচা কাসা মা খা ছাইনা তিমলে ছাড়ে মাছো মুটু মাগে মুটু দিনছো মাইলে ও মাইলে ধোকা দি দিনা তিমি লাই তিমলে ধোকা দি এ মা জানাই দিনছো মাইলে ও মাইলে ধোকা দি দিনা তিমি লাই তিমলে ধোকা দি এ মা জানাই দিনছো মাইলে ও মায়া গো। जे चाहन्छौ गरिदिन्छु ते पुरा मुटु मागे मुटु दिन्छु मैले ओ मैले धोका दिदिन तिमीलाई तिमीले धोका दिएमा ज्यानै दिन्छु मैले दुनियाँको नसुने के कुरा जे चाहन्छौ गरिदिन्छु ते पुरा मुटु मागे मुटु दिन्छु।